চলে দিন একটা পড়ে মন, কাটতে না চায় রাত করবি কি এখন, চাইলে চলে যা যদি না থাকে উপায়, তোই বাধা জীবন ছেড়ে পালাবি কোথায়, তোই বাধা জীবন ছেড়ে পালাবি কোথায়, আমাকে কেন হায় আনালি দোটানায়, বানালি এমন বাড়ি ঘর, এই মনে কে থাকে পড়ে যেবে পাবে ছড়ি মনে পড়ে বার বার সময়ের কারবার, রাস্তারা ফেরবার হারিয়েছে আজ, যা আমাদের শেষ নেই জানি তবু পারি কই, চড়ে বসি বার বার স্বপ্ন জাহাজ, চাইলে চলে যা যদি না থাকে উপায়, তোই বাধা জীবন ছেড়ে পালাবি কোথায়, তোই বাধা জীবন ছেড়ে পালাবি কোথায়, আমাকে কেন হায় আনালি দোটানায়, বানালি এমন বাড়ি ঘর, থাকে পড়েছে বেপাকে ছড়ি কি এসে গেলে ভোর কখন কি হয়, চাওয়াদের শেষ নেই বলে ভালোবাসব, যেখানেই থাকি যত ঘুরুক সময়, চাইলে চলে যা যদি না থাকে উপায়, তোই বাধা জীবন ছেড়ে পালাবি কোথায়, তোই বাধা জীবন ছেড়ে